আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও।